আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা পিস টিভি বাংলা থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন এবং ইলম শিক্ষা করা যে ফরজ তা পালন করছেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আমল করার এবং আমাদেরকেও, এবং যা কিছু আমরা করছি তা যেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হয় সেই চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তারপর আজকের ধারাবাহিক আলোচনা ইসলামী হালাল এবং হারাম অর্থনৈতিক যে ব্যবস্থা, অর্থ ব্যবস্থার কথা আলোচনা করছিলাম, আজকে একটা বলবো ব্যবসায়ীদের জন্য। যে বিষয়ে বলবো তা হলো ব্যবসায়ীদের জন্য। এক শ্রেণীর ব্যবসায়ী আছে, অর্থ উপার্জন করে, কথায় কথায় কসম খায়, কথায় কথায় কসম খায় সত্য অথবা মিথ্যা। এমনিতেই সত্য কসম খেলেও কথায় কথায় কসম খাওয়া ঠিক না। কথায় কথায় কসম খেলে পরে অনেক সময় মানুষ সন্দেহ করে, তাছাড়া সামান্য বিষয়ে আল্লাহর নামে কসম করবেন তাও ঠিক না। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে যদি কসম খান তাহলে মিথ্যা কসম খাওয়া যাবে না। কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী আছে, তাদের নিজেদের মাল কাটাবার জন্য কসম খেয়ে থাকে, যাতে করে লোকে বিশ্বাস করে যে সে যে দামটা বলছে, যে রেটটা বলছে, সে রেটটা শুদ্ধ সঠিক, রেট সে বেশি বলছে না। সাধারণত সকল মানুষই জানে যে ব্যবসায়ীরা বিনা লাভে কোনো পণ্য ক্রেতাকে দিতে পারে না, সবাই জানে যে হ্যাঁ ও ব্যবসা করছে, ও লাভ নিশ্চয়ই নেবে। কথাই বলে পাইকের বাপের কাছেও লাভ নেয়, তাই না? তার মানে যে ব্যবসায়ী হবে সে নিজের বাপকেও মাল বিক্রি করলে লাভ ছাড়া করবে না। তাদের মধ্যে কেউ কম নেয়, কেউ বেশি। সুতরাং ব্যবসায়ী সাধারণত সমাজে এমনিতেই অবিশ্বস্ত, এমনি বিশ্বাস করে না এই ব্যবসাদার নিশ্চয়ই এর কোনো স্বার্থ আছে, লাভ আছেই। আর এই জন্যই দরকার পড়ে মানুষের মনে বিশ্বাস সৃষ্টি করা যে আমি যে বেশি লাভ নিচ্ছি না বা লাভ নিচ্ছি না, এইরকম বিশ্বাস সৃষ্টি করা দরকার পড়ে। অন্যদিকে প্রত্যেক মুসলিমই কসমের মান জানে, মুসলিম হলে সে কসম আল্লাহর নামে কসম, বিশেষ করে গায়রুল্লাহর নামে কসম তো বুঝতেই পাচ্ছেন সেরেক, কিন্তু আল্লাহর নামে কসম যে একটা মান আছে সেই মান সম্পর্কে প্রায় মুসলিম জানে। আর যখনই শ্রোতা কসম শুনে নেয় তখনই সে বিশ্বাস করে, আর বিশ্বাস করা উচিত, কারণ আমাদেরকে নির্দেশ করা হয় যদি কেউ কসম খেয়ে কিছু বলে সেটা তোমরা বিশ্বাস করো। আর সেই জন্যই বহু অসৎ ব্যবসায়ী আছে যারা কসম খেয়ে পণ্য বিক্রি করে, কসম খেয়ে নিজের মাল বিক্রি করে, নিজের ধান্দা চালাবার জন্য কসমের ধাঁধায় ফেলে ক্রেতাকে অনায়াসে স্বীকার করে, সামান্য দুনিয়ার ফায়দা লোটার জন্য মহান আল্লাহর নামকে ব্যবহার করে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন, মান হালাফা আলা ইয়ামিনিন কাযিবান, যে ব্যক্তি মিথ্যা কসম খাবে, লে ইয়াক্ততিআ মালা রাজুলিন আও কালা আখিহি, সে নিজের কসম দ্বারা মুসলিম ভাইয়ের মাল অথবা মুসলিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে কসম দ্বারা, লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এই অবস্থায় যে আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত থাকবেন, রাগান্বিত থাকবেন, আর এ ব্যাপারেই এরই সত্যায়ন অবতীর্ণ হয়েছে আল্লাহর কোরআনে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলা, এ হচ্ছে এই আয়াত, যে আয়াতে বলা হয়েছে যারা আল্লাহর অঙ্গীকার এবং তার কসম দ্বারা সামান্য মূল্য ভক্ষণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিকে তাদের দিকে তাকিয়ে দেখবেন, তাদেরকে কথা বলবেন না, আর তাদের জন্য হবে কঠিন শাস্তি। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কসম খেয়ে পণ্য বিক্রয় করা জায়েজ নয়, এবং সেই কসম খেয়ে পণ্য বিক্রয় করে লাভ যদি হয় সেই লাভ হালাল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া কাসরাতাল হালিফ ফিল বাই, ব্যবসাতে বেশি বেশি কসম খাওয়া থেকে দূরে থাকো, ফাইন্নাহু ইউনাফিক সুম্মা ইয়ামহাক, কারণ কসম খেয়ে মাল বিক্রয় করলে মাল খুব কাটে, মাল কাটানো যায় কিন্তু মাল কাটিয়ে যে লাভটা হয় তার বরকত বিনাশ হয়ে যায়। কিসের জন্য? কসম খাওয়ার জন্য। কসম খাওয়ার জন্য মালের যে মাল কাটলো সেই মালে যে লাভ হলো সেই লাভের বরকত নিশ্চিহ্ন হয়ে যায়। কাল কিয়ামতের দিনে যে কায়াতেই বলা হলো, সালাসাতুল্লাহ ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলিম, আল্লাহ তাআলা 99টা রহমত কাল কিয়ামতে ব্যবহার করবেন, তার 100টা রহমত, আর একটা রহমত দুনিয়াতে চলছে বলে আমরা এক অপরের সাথে ভালোবাসা, প্রেম, মায়া, মমতা দেখিয়ে থাকি, কিন্তু 99টা রহমত কোথায় ব্যবহার করবেন? কাল কিয়ামতে। তা সত্ত্বেও এই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা রহমত করবেন না, কিয়ামতের দিনে তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকিয়ে দেখবেন না রহমতের নজরে, আর তাদের জন্য হবে কঠিন শাস্তি। নম্বর এক, উসাইমে জানিন, এমন বৃদ্ধ যে ব্যভিচার করে। ব্যভিচার যুবকরা করতে পারে, তাই না? যৌবনের জোয়ার এসেছে, সামালতে পারলো না, করলো। কিন্তু বৃদ্ধ যার যৌবনের জোয়ার নেই, ভাটা পড়ে গেছে, সে যদি ব্যভিচার করে তার শাস্তিটা বেশি হবে না? এই জন্য যদি কোনো বৃদ্ধ ব্যভিচারী হয় তো আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না। ওয়া আইলুন মুস্তাকবির, অহংকারী গরিব, অহংকারী গরিব, অহংকারী গরিব, গরিব এমনিতে বিনয়ী হওয়া দরকার। তোমার মাল নেই, ধন নেই, তোমার অহংকার কিসে? গরিব আবার অহংকারী, এই জন্য তার পাপ হলো অহংকার। অহংকার তো পাপ বটেই, যার অহংকার থাকবে সে বেহেশতে যাবে না। কিন্তু তুমি গরিব হয়ে যদি অহংকার করো তাহলে তোমার দিকে আল্লাহ তাআলা তাকিয়েও দেখবেন না। ওয়ারাজুলুন জালাল্লাহু বিদাআতাহু লা ইশতারি ইল্লা বিয়ামিনিহি ওয়া লা ইয়াবিউ ইল্লা বিয়ামিনিহি, আর এমন এক ব্যক্তি যে তার ব্যবসার পণ্য কসম ছাড়া বিক্রি করে না, কসম ছাড়া ক্রয় করে না, কসম করে ক্রয় করছে, কসম করে বিক্রি করছে, এমন লোকের দিকেও আল্লাহ তাআলা তাকিয়ে দেখবেন না, কথা বলবেন না। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাআতুন ইউবগিদুহুমুল্লাহ, চার ব্যক্তি আছে যাকে আল্লাহ পছন্দ করেন না, ঘৃণা করেন। আল বাইয়াউল হাল্লাফ, প্রথমেই এমন ব্যবসাদার যে কসম খেয়ে খেয়ে মাল বিক্রয় করে, খুব বেশি বেশি কসম খায়। এটার দাম কত? আল্লাহর কসম এটা এত। এটার দাম কত? ওয়াল্লাহি আল্লাহর কসম এটা এত। কেনার সময়, বেচার সময় কথায় কথায় কসম খায়। আল্লাহ তাআলা এরকম মানুষকে ঘৃণা করেন। ওয়াল ফাতাল মুখতাল, আর এমন যুবক যে অহংকারী, ওয়া শাইখুজ জানি, আর বৃদ্ধ ব্যভিচারী, আল্লাহ তাকে ঘৃণা করেন। ওয়াল ইমামুল জায়ের, আর জালেম বাদশাহ, অত্যাচারী শাসক, আল্লাহ তাআলা তাকেও ঘৃণা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মানিক তাতা হাক্কা ইমরিম মুসলিমিন বিয়ামিনিহি, যে ব্যক্তি নিজের কসম দ্বারা মুসলিম ভাইয়ের মাল হরফ করে নেয়, ফাকাদ আওজাবালাহুন নার, সে নিজের জন্য জাহান্নামকে ওয়াজিব করে নেয়, ওয়া হাররামা আলাইহিল জান্নাতা, আর নিজের জন্য জান্নাতকে হারাম করে নেয়। কালু ওয়া ইন কানা শাইয়ান ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ, যদিও তা সামান্য কিছু হয় হে আল্লাহর রাসূল, তখন তিনি বললেন, ওয়া ইন কানা কাদিবাম মিন আরাক, যদিও তা পিল্লুর একটা ডাল হয়, পিল্লু গাছের ডাল। যারা সৌদি আরব গেছেন তারা দেখেছেন, হাজি সাহেবরা জানেন, যে হারামের দরজায় দরজায় দাঁতন বিক্রি হয়, বাইন্ডিং করে কিংবা একটা একটা করে বিক্রি হয়, এরকম একটা দাঁতনের দাম 2 রিয়াল, 1 রিয়ালও পাতলা পাওয়া যায়। যদিও এরকম একটা ডাল হয় যে কসমের বিনিময়ে অপরের হক ছিল নিজের হক বানিয়ে নিল, তাহলে সে যেন নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয় এবং জান্নাতকে নিজের উপরে হারাম করে নেয়, জাহান্নামকে ওয়াজিব করে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ব্যবসায়ীদেরকে সতর্ক করি, যে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসাতে কসম ব্যবহার করে, আর তার থেকেও বড় জিনিস মিথ্যা কসম ব্যবহার করে। সুতরাং যে এই রকম ব্যবসা করবে, ব্যবসায় কসম খেয়ে খেয়ে মাল বিক্রি করবে এবং লাভ হবে, সেই লাভ তার জন্য হারাম হয়ে যাবে। অনেক মানুষ ব্যবসায়ীর কসমের চমক ও নিশ্চয়তায় বিশ্বাস করে পণ্য ক্রয় করে এবং অনেকে ধোকাও খায়। আসলে এই শ্রেণীর ব্যবসায়ীরা স্বল্প পার্থিব্য লাভের জন্য আল্লাহর নামকে মিথ্যা ব্যবহার করে এবং নিজেদের আখিরাত বরবাদ করে। এই পন্থায় যে অর্থ উপার্জন করে তা নিশ্চয়ই হারাম। ব্যবসায়ীর ব্যবসা চলে, মাল কাটে, লাভ হয় বটে, কিন্তু তার বরকত নিশ্চিহ্ন হয়ে যায়, সেই লাভে কোনো বরকত থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হালিফু মুনাফিকাতুল লিসসিলাহ মুমহিকাতুল লিল বারাকা, বুখারীর হাদিস, যেখানে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কসম মাল বা পণ্য চালু করে, কসম খেয়ে বিক্রি করলে পণ্য চালু করে কিন্তু বরকত নিশ্চিহ্ন করে, যে লাভ হবে সেই লাভের বরকত নিশ্চিহ্ন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আবু যারের হাদিস, আগের হাদিসের মতোই, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকিয়ে দেখবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য হবে কঠিন শাস্তি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তিনবার বললেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হোক, তারা কারা হে আল্লাহর রসুল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুসবিল, আল মুসবিল মানে পায়ের গাঁটের নিচে যে কাপড় ঝুলিয়ে পড়ে, পায়ের গাটের নিচে যে কাপড় ঝুলিয়ে পড়ে দুই শ্রেণীর হতে পারে। এক শ্রেণীর মানুষ অহংকারের সাথে পড়ে আর এক শ্রেণীর মানুষ বিনা অহংকারে পড়ে। দুই শ্রেণীর মানুষের দুই রকম শাস্তি। যে বিনা অহংকারে পড়ে আল্লাহ তাআলা তার সেই অংশটাকে জাহান্নামে পোড়াবেন যে অংশটুকু নিচে কাপড় ঝুলছে, তার মানে গাঁটের নিচে যতটুকু অংশ, গাঁট এটা, যদি গাঁটের নিচে যতটুকু অংশ কাপড় ঝুলবে ততটুকু অংশ জাহান্নামে পড়বে, তাই না? অসুবিধা নেই, সামান্য তো, এরকম নাকি? জাহান্নামের আগুন, তাতে অসুবিধা নেই। প্রিয় দর্শক মণ্ডলী, বাকি কথা পরে বলছি, কাছে থাকুন, সাথে থাকুন, সামান্য বিরতির পর। প্রিয় দর্শক মণ্ডলী, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে গাঁটের নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়বে, যতটুকু অংশ ঝুলবে ততটুকু অংশ জাহান্নামে পড়বে, আর এতটুকুই শাস্তি পাওয়ার জন্য যথেষ্ট। কারণ জাহান্নামের সবচেয়ে ছোট আজাব কি জানেন? আগুনের একজোড়া জুতো। সেই জুতো পরিয়ে দিলে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে ফুটবে। তাহলে জাহান্নামের আগুনকে, হ্যাঁ ঠিক আছে, এতটুকু সমস্যা নেই। অতএব গাঁটের নিচে প্যান্ট ঝুলছে, সমস্যা কি? প্যান্ট আপনার রাস্তা পরিষ্কার করে যাচ্ছে, সমস্যা কি? এরকম ভাবলে হবে না, কারণ সমস্যা বড় কঠিন। জাহান্নামের আগুন, এই আগুন থেকে কতগুণ বেশি, কতগুণ তাপ বেশি? 70 গুণ তাপ বেশি। দুনিয়ার আগুনকে আমরা হলুদ বা লাল বর্ণ দেখি, জাহান্নামের আগুনের রং কি হবে? কালো বর্ণ। সুবহানাল্লাহ, সেইটুকু যদি আপনার গাঁটে এসে লাগে, আপনি সেটাকে যদি সহজ ভাবেন, তাহলে আপনি গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়েন, সমস্যা নেই। বহু ভাই যুবক আছে যারা প্যান্ট পরে, পায়জামা পরেন, নামাজের সময় দাঁড়িয়ে গুটিয়ে নেন। তারা ভাবেন কি যে নামাজ পড়ার সময়ে ঝুলিয়ে রাখতে হয় না, যেহেতু অনেক হুজুরের ফতোয়া আছে যে যদি নামাজের সময় গাঁটের নিচে কাপড় ঝুলে তো উজু ভেঙে যাবে। একটা হাদিস আছে, কিন্তু হাদিস সহি না। গাঁটের নিচে কাপড় ঝুললে উজু ভাঙবে না। গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে থাকলে, নামাজ পড়লে, চলাফেরা করলে গুনাহ হবে, কাবিরা গুনাহ, আর তার জন্য জাহান্নামে শাস্তি। যদি অহংকার না থাকে তাহলে এই শাস্তি, যে গাঁটের নিচের অংশ পুড়বে। আর যদি অহংকার থাকে তাহলে এই শাস্তি কি? যে আল্লাহ তাআলা তার দিকে রহমতের নজরে তাকাবেন না, পবিত্র করবেন না, তাদের জন্য হবে কঠিন শাস্তি, জাহান্নামের ভয়ানক শাস্তি। কিসের? অহংকারের শাস্তি। অহংকারের সাথে যুবক দেখেছেন, মাস্তানি করে হাঁটছে, তার লুঙ্গি গাঁটের নিচে আছে, তার প্যান্ট গাঁটের নিচে আছে, তার পায়জামা গাঁটের নিচে আছে, তার এই কামিজ গাঁটের নিচে আছে। এই অহংকারের জন্য কাল কেয়ামতের দিনে কঠিন শাস্তি ভুগতে হবে। নম্বর দুই, ওয়াল মান্নান। তিন ব্যক্তি বলেছিলাম না, নম্বর দু নম্বর ব্যক্তি হচ্ছে মান্নান। মান্নান মানে হচ্ছে যে দান দিয়ে দিয়েছি দিয়েছি বলে বেড়ায়, প্রচার করে বেড়ায়। আমি আমি অমুক জায়গাতে এত টাকা দিয়েছি, আমি অমুক জায়গায় এত টাকা দিয়েছি, আমি তোমাকে এই করেছি না, আমি তোমাকে এই দিয়েছি না, এই যে দান দিয়ে স্মরণ করিয়ে দেয়, বলে বেড়ায়, তার মানে নিজের এটা গর্বটা প্রচার করে বেড়ায়। দান দিয়ে যে দিয়েছি দিয়েছি বলে বেড়ায়, তাতে কি হয়? দানের স্বভাবটা নষ্ট হয়ে যায়। আর তিন নম্বর হলো আল মুনাফিক, উসিল আতাহু বিল হালাফিল কাযিব, যে মিথ্যা কসম খেয়ে নিজের মাল কাটায়, যে ব্যবসায়ী মিথ্যা কসম খেয়ে নিজের পণ্য কাটায়, আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে দেখবেন না। যা আরাবি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ মাল কাবায়ের, এক বেদুইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাল কাবায়ের, কাবিরা গুনাহ কি? কাবিরা গুনাহ কি? কাল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা আকবারুল কাবায়ের, তাই না? সবচেয়ে বড় কাবিরা গুনাহ। কাল সুম্মা মাযা, বলেন তারপর কি হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকুকুল ওয়ালিদাইন, মা বাপের অবাধ্য হওয়া। মা বাপের অবাধ্য হওয়া কাবিরা গুনাহ। কি বিষয়ে? হালাল বিষয়ে। হারাম বিষয়ে অবাধ্য হলে সমস্যা নেই, মা বাপ আপনাকে হারাম আদেশ করছে, মানবেন না। কিন্তু যদি হালাল বা বৈধ বিষয়ে আপনাকে কোনো আদেশ করে, তাহলে তার জন্য আপনার কাবিরা গুনাহ হবে। কালা সুম্মা মাযা, তারপরে সে বেদুইন জিজ্ঞেস করলেন, তারপর কি হে আল্লাহর রাসূল? বললেন, মান হালাফা আলা ইয়ামিনিন মাসবুরা কাযিবান ফালিয়াতাবাওয়া বিওয়াজহিহি মাক'আদাহু মিনান নার, যে ব্যক্তি কোনো এমন বিষয়ে জেনে শুনে মিথ্যা কসম খেলো যে বিষয়ে কাফফারা অথবা গুনাহ অনিবার্য, সে যেন নিজের ঠিকানা দোজকে বানিয়ে নেয়। সে জানছে যে এটা কসম, এমন কসম যে কসম খেলে তার কাফফারা লাগবে, যে কসম খেলে গুনাহ হবে, অথচ সে মিথ্যা কসম খাচ্ছে, এর জন্য নিজের ঠিকানা সে জাহান্নামে বানিয়ে নেবে। অনেক বিক্রেতা আছে যারা ক্রেতার মনে চমক ধরানোর জন্য কসম করে বলে, এই জিনিস এত দাম ছাড়া বিক্রি করব না, আল্লাহর কসম এই জিনিস এত দাম ছাড়া বিক্রি করব না, কিন্তু পরক্ষণে কসম ভঙ্গ করে তা তার থেকে কম দামে বিক্রি করে। কসম ভাঙল না ভাঙল না? আর কসম ভাঙলে কাফারা লাগে, তাই না? কসম ভাঙলে কাফারা কি? কসম ভাঙলে কাফারা কি? দশটা মিসকিন খাওয়াতে হবে অথবা কাপড় দিতে হবে। কোনটা সহজ, কাপড় দেওয়া সহজ না খাওয়ানো সহজ? হ্যাঁ, খাওয়ানো সহজ, এক বেলা খাইয়ে দিলেন সমস্যা নেই, খাওয়াইতে না পারেন সবাই এক কিলো করে চাল দিয়ে দেন হয়ে গেল, কিন্তু কাপড়ের দাম বেশি পড়বে, তাই না? আর যদি না পারেন, এর আগে একটা আছে যে গোলাম আজাদ করতে হবে, গোলাম তো আমাদের নেই, সুতরাং আজাদ করার প্রশ্নই আসে না। যদি কেউ মিসকিন খাওয়াতে না পারে, কাপড় দিতে না পারে, তাহলে কি করবে? হা সিয়াম সালাত আইয়াম, তিন দিন রোজা রাখতে হবে, তিন দিন রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন না, ফাকাফারাতুহু ইতআমু আশরাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরীরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়াম সালাত আইয়াম যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম। তাহলে পরে তিনটে রোজা রাখতে হবে, তিনটে রোজা কখন রাখতে হবে? যখন আপনি মিসকিন খাওয়াতে পারবেন না তখন, আলাতুল তিনটে রোজা রাখবেন তা না। মোট কথা হলো যে যে যে ব্যবসায়ীরা কসম করে মাল বিক্রয় করে, তারা আসলে চমক ধরানোর জন্য যে মাল বিক্রি করে, এই ছাড়া বিক্রি করব না, তারপরে বিক্রি করলো, তাহলে কসম ভঙ্গ করলো, আর কসম ভঙ্গ করলে কাফফারা লাগবে, আর সে কাফফারা হলো মিসকিন খাওয়ানো, কাপড় দেওয়া। ঠিক আছে, মিসকিন খাওয়ান না, হয় কাপড় দেন, সামর্থ্য থাকলে পরে আপনি কিন্তু রোজা রাখতে পারেন না, সামর্থ্য না থাকলে আপনি তিনটে রোজা রেখে পালন করতে পারেন। যাই হোক, এই যে পরক্ষণে সেই দামি বিক্রি করলো, এমন ব্যবসায়ীরা যে আল্লাহর মর্যাদা ও কসমের মান রক্ষা করে না এবং দুনিয়ার বদলে আখেরাতকে বিক্রি করে, তাতে কারো সন্দেহ থাকতে পারে না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাররা আরাবিয়ুন বিশাতিন ফাকুলতু তাবিউনাহা বিসালাস দিরহাম, এটা কি আপনি তিন দিরহামে বিক্রি করবেন? ক্বালা লা ওয়াল্লাহি সুম্মা বাআনিহা, তারপরে আবার সে বিক্রি করলো। ফাযাকারতু যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই কথা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, বা আখিরাতাহু বিদুনিয়া, সে কসম করে বলল না তিন দিরহামে বেচবো না, তারপরে আবার সে তার কমে বিক্রি করলো। এ কথা আল্লাহ রসুলকে বলা হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তার আখেরাতের বদলে দুনিয়াকে বিক্রি করলো। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কসম খাওয়া, কসম খেয়ে মাল বিক্রি করা এবং কসমের মান রক্ষা না করা, এর ফলে দুনিয়া কেনা হয় কিসের বদলে? আখেরাতের বদলে। আর এটা নিশ্চয়ই খারাপ, সবাই জানে এটা হারাম। অতএব ব্যবসায়ীদের উচিত এই শ্রেণীর হারাম থেকে দূরে থাকা। সামান্য কিছু সময় হাতে আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়াহমাতুল্লাহ। আপনি এক পর্যায়ে বললেন যে গেটে নিজে কাপড় দিতে পারে তো আল্লাহর রহমতে নজরে তাকাবেন না, আর দ্বিতীয় গুণা হলো জাহান্নামে পোড়ানো হবে বিনা অহংকার দিতে পারে। এখন আমার প্রশ্ন হলো এই যে অনেক নামাজিকে দেখা যায় যে নামাজের সময় ফুল হাতের জামা গুটে নেয়, কিংবা গিটে নিজে কাপড় থাকলে সেটাকে দমড়ে নেয়, এটা কি নিষিদ্ধ না কেমন? নামাজে কাপড় গোটাতে নিষেধ করা হয়েছে, নামাজে কাপড় গোটানো হবে না, এই জন্যেই কাপড় গুটিয়ে নামাজ পড়া ঠিক না। তবে গাঁটের নিচে যাদের কাপড় ঝুলে থাকে তাদের তো সবসময় গুটিয়ে রাখা উচিত, সে যদি নামাজের সময় গুটিয়ে নেয় তাহলে ওই নিষিদ্ধ, কারণ সে একটা ওয়াজেব পালন করছে যে গাঁটের নিচে যাতে কাপড় না যায়। শেষকালে একটা কথা, যারা কসম খেয়ে পণ্য বিক্রয় করে তারা আল্লাহর নামে, তাই না? আর যদি তারা গায়রুল্লাহর নামে কসম খায় তাহলে সর্বনাশটা কি হবে? আরো বেশি হবে। কেউ বাপের নামে কসম খায়, কেউ মায়ের নামে কসম খায়, কেউ ছেলের সামনে থাকলে ছেলের হাতে মাথা রেখে বলছি এটা আমি এততে কিনেছি, তাই না? কেউ আবার কাবা শরীফ আঁকে, একে বলে দেখে কাবা শরীফ ছুঁয়ে বলছি আমি এততে কিনেছি, মসজিদ একে বলে মসজিদ ছুঁয়ে বলছি, পশ্চিম মুখে দাঁড়িয়ে বলছি, মাটিতে দাঁড়িয়ে বলছি, তাই না? সব গায়রুল্লাহর নামে কসম খায়। কারোর সামনে যদি বই থাকে, দেখো বই ছুঁয়ে বলছি, কারো আবার যদি খাবার থাকে বা লক্ষ্মী ছুঁয়ে বলছি, লক্ষ্মী, লক্ষ্মী কাদের? ওদের, আমাদের ঘরে ডেকে নিয়ে এসে আমরা খাবারকে হাত দিয়ে বলি লক্ষ্মী ছুঁয়ে বলছি। কার নামে কসম খায়? গায়রুল্লাহর নামে কসম খায়। এইভাবে বিভিন্ন কসম যদি খায় তাহলে বুঝতেই পাচ্ছেন গোদের ওপরে বিস্ফোরণ। এক তো হারাম কসম খরা, এমনিই হারাম যে তুমি মিথ্যা কসম খাচ্ছ, ব্যবসায়ী কসম খাচ্ছ, তার উপরে গায়রুল্লাহর নামে কসম খাচ্ছে, গোদের উপরে বিস্ফোরা। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। আমরা খুবই মানে বিপর্যস্ত, খুবই সমস্যা মানুষের সমাজে, আপনি কোন দিকটা বলবেন আর কোন দিকটা সংশোধন করবেন? সারা দেহে যদি ঘা থাকে তো মলম আর কত জায়গায় লাগাবেন, বুঝতে পাচ্ছেন? এমনও ব্যবসায়ী আছে যারা গাইডুলার নামে কসম খায়, নিজের পীর বাবার নামে কসম খায়, নিজের যেটা মাবুদ বাতিল মাবুদের নামে কসম খায়। এইভাবে সমস্যা বিভিন্ন অঙ্গে ছড়িয়ে আছে। আল্লাহ, কোথায় মলম লাগাবো জানি না, কোন বিষয়টা বলবো কোনটা ছাড়বো জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যে কোন ব্যক্তি যদি হারামের টাকা মসজিদে দান করে বা ওর হারামের টাকা দিয়ে মসজিদ তৈরি হয় বা ওর হারামের টাকা দিয়ে পাখা চলে জায়নামাজ মানে থাকে, তো সেই মসজিদে যদি নামাজ পড়া হয় তো নামাজ কি হবে? যদি কেউ তার হারামের টাকা মসজিদে দেয় আর সেই টাকায় মসজিদ নির্মাণ হয় কিংবা সেই টাকাতে মসজিদের ফ্যান কিনে ফ্যান চলে, তাহলে সেখানে নামাজ হবে না? হবে না, আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই, আপনি আপনার নামাজ হয়ে যাবে, তার কারণ আপনি মসজিদে নামাজ পড়ছেন। এবার সেই মসজিদে যে টাকাটা দিয়েছে, যে হারাম দিয়েছে, তার গুনাহ হবে, হারাম টাকাতে মসজিদ বানানো হয় না, জায়েজ না, আর কবুলও হবে না। সে যে দানটা করেছে আল্লাহর কাছে কবুল হয়নি। আল্লাহর মসজিদে টাকা দিতে হলে পরে হালাল টাকা এবং পকেটের টাকা জাকাতও দেওয়া যাবে না, মসজিদে জাকাতও দেওয়া যাবে না, হালাল টাকা নিজের পকেটের টাকা নিজের কামাইয়ের টাকা দিতে হবে, তবেই আপনার মসজিদ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।